الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أصوابهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين. فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون. والذين هم لأماناتهم وعهدهم راعون. والذين هم على صلواتهم يحافظون. أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآخرة والذكر الحكيم. মহতরম নাজরীন, আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালাম কুরআন শরীফ এর তফসীর বা ব্যাখ্যা শোনার জন্য, বোঝার জন্য এবং কুরআন মুতাবিক নিজেদের জীবন গড়ার জন্য আপনারা আবহাওয়ার প্রতিকূল মৌসুমে বৃষ্টি বাদলের দিনে অত্যন্ত ঝুঁকি দিয়া এই মুবারক তফসীরুল কুরআন মহাসম্মেলনের আয়োজন করেছে। আপনাদের আন্তরিকতা এবং পরিশ্রমের উচিলায় এই কুরআনের হেদায়েত আপনাদের আমাদের সকলকে আল্লাহ দান করুন। আমার দুই পাশে দুইজন বিশেষ মুরব্বী উলামায়ে কেরামের সরকার তফসীর রাখছেন, তাদের উপস্থিতিতে বেশি কথা বলা আমি মুনাসিব মনে করি না, সমীচীন মনে করি। শুধুমাত্র তাদের এই হুকুম পালনার্থে আমি যথাসম্ভব সংক্ষিপ্ত সময়ে কিছু কথা তাদের মধ্যে আরোপ করার চেষ্টা করব। আমি আপনাদের সামনে কোরআন শরীফের 18 পারার প্রথম সূরা মুমিনুনের শুরু থেকে ধারাবাহিকভাবে কয়েক আয়াত তেলাওয়াত করি। তেলাওয়াতকৃত আয়াতগুলি সূরাতুল মুমিনুন এর প্রথম দিকের আয়াত। এই আয়াতগুলিতে আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়ের উপর আলোচনা করেছেন সেই বিষয়টা হল মুমিনদের সাফল্য। সবগুলি আয়াতের বিষয়বস্তু হইল মুমিনদের সাফল্য, অর্থাৎ কোন কাজ করলে মুমিনগণ সফল হতে পারে, এই প্রশ্নের জবাব তেলাওয়াতকৃত আয়াতগুলির আলোচ্য বিষয়। তাই আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াতেই সাফল্যের বিবরণ থেকে শুরু করেছেন, কাদ আফলাহুল মুমিনুন, ওই সমস্ত মুমিনগণ সফল হবে, যারা পর্যায়ক্রমে পরবর্তী আয়াতগুলিতে উল্লেখিত কাজগুলি করে। সংক্ষিপ্ত এবং সহজ কথা হল, মুমিনদের সফল হওয়ার কাজ, যে কাজগুলি করলে মুমিনরা সফল হবে সেই কাজগুলি আল্লাহ রাব্বুল আলামিন ধারাবাহিকভাবে উল্লেখ করেছে। যেহেতু আয়াতগুলিতে মুমিনদের সফল হওয়ার কাজের বিবরণ দেওয়া হয়েছে, এজন্য মুফাসসিরিন কেরাম লেখেন, কাজের বিবরণ বোঝার আগে যেহেতু সফল হওয়ার কাজ এগুলি, তাই আগে বুঝে নেওয়া দরকার সফল কাকে বলে আর বিফল কাকে বলে। মামুন মুফাসসিরিন আল্লামা কুতুবী রহমতুল্লাহ আলাইহি তফসিরে কুতুবী শরীফে উল্লেখ করেছেন, যেসব শান্তি মানুষ পাইতে চায় এইসব শান্তি যদি পায়, আর যে সকল অশান্তি থেকে বাঁচতে চায় সেগুলি থেকে যদি বাঁচতে পারে, তাহলে এটাই মানুষের সাফল্য, এটা হল সফল জীবন। কাম্য শান্তি পাইয়ে আর অশান্তি থেকে বাঁচলে এর নাম সফল। অথচ আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন, দুনিয়ার জীবনে কোন মুমিন মুসলমান, কোন ওলিয়া উলিয়া, কোন নবী রসুল যা কিছু চাইছেন সব কিছু পাইছেন না, নাসিরওয়ালা পাইছেন না। বর্তমান দুনিয়ার মক্কা শরীফ মদিনা শরীফের ইমাম সাহেবগণ সহ সারা দুনিয়ার সমস্ত মুমিন মুসলমান, সারা দুনিয়ার সমস্ত ওলিয়া উলিয়া, মুহাদ্দিসিন মুফাসসিরিন উলামায়ে কিরাম বুজুর্গানে দিন সবাই চাইতেছেন, জালেম কাফির ইহুদি খ্রিস্টানের গর্ব গর্ব হোক, মজদুম মুসলমান রক্ষা হোক, এটা সবাই চান কিনা? যা চাইতেছেন তা কি পাইছেন? তাহলে শান্তি পাওয়ার নাম যদি সফল হয়, অশান্তি থেকে বাঁচার নাম যদি বাঁচার নাম যদি সফল হয়, যত শান্তি দুনিয়াতে চাইতেন মুমিন মুসলমানগণ নবী অলিগণ সবগুলি শান্তি তো পাইতেন না, তাহলে তারা আপনারা জবাব দিবেন না তৎকালা বুঝুন, পাইলে তারা সফল নামিব। বাহ্যিক দৃষ্টিতে বোঝা যায় তারা সফল নয়, আসলে তারা বিফল নাম বরং সফল। কিভাবে সফল বোঝার জন্য মত তিনি দেখে রান চড়াতে বলছেন, সফলতা আবার দুই প্রকার, একটা মোটামুটি সফল আর একটা পুরাপুরি সফল। পুরাপুরি সফল বলে যা কিছু চায় সব কিছু পায়, যত অশান্তি আছে সব থেকে বাঁচতে পারে, এর নাম পুরাপুরি সফল। এই সফলতা দুনিয়ার জীবনে কেউ লাভ করতে পারবে না, একমাত্র পরকালে জান্নাতে গিয়া এই সফলতা লাভ করা যায়। তাহলে পুরাপুরি সফলতা লাভ করার জগৎ দুনিয়া না আখেরাত? দুনিয়ার জগতে কোন মুমিন মুসলমান পুরাপুরি সফল হবে না, পুরাপুরি সফল হওয়ার একমাত্র জগৎ আখেরাত, একমাত্র জায়গা জান্নাত। সূরাতুল মুমিনুনের প্রথম দিকের আয়াতগুলিতে আল্লাহ যে সমস্ত কর্মসূচি উল্লেখ করেছেন সফল জীবন লাভ করার, এই কর্মসূচিগুলি যদি মুমিন মুসলমানেরা পালন করে দুনিয়াতে পুরাপুরি সফল না হইলেও মোটামুটি সফল হইতে পারে। তাই আল্লাহর দেওয়া কর্মসূচি পালন করলে মুমিনগণ দুনিয়াতে পুরাপুরি সফল হবে না মোটামুটি সফল হবে? এখন বোঝার দরকার মোটামুটি সফল কাকে বলে। যা কিছু চায় সব কিছু পায় না, যত অশান্তি আছে সবগুলি থেকে বাঁচতে পারে না, যত বিপদ আছে সমস্ত বিপদ থেকে বাঁচতে পারে না, কিন্তু মান সম্মানের সাথে মর্যাদার সাথে জীবনযাপন করতে পারে, এর নাম মোটামুটি সফল জীবন। হাদিস শরীফে উল্লেখ আছে রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আশাদ্দুন নাসি বালাআনিল আমবিয়া উসুম্মাল আমসাল ফাল আমসাল, দুনিয়াতে সবচেয়ে বেশি বিপদ আপদের সম্মুখীন হয়েছে নবীগণ, নবীগণের পরে আল্লাহর পথে নবীগণের পথে যারা যত বেশি অগ্রসর তারা তত বেশি বিপদের সম্মুখীন। এটা কি তাদের বিফলতার লক্ষণ না? কারণ দুনিয়াতে কোন মুমিন পুরাপুরি সফল হতে পারবে না, আল্লাহর দেওয়া কর্মসূচি পালন করলে সফল হবে মোটামুটি, সব রকমের শান্তি পাবে না, সব রকমের অশান্তি থেকে বাঁচতে পারবে না, তবে সম্মানজনকভাবে জীবনযাপন করতে পারবে। আর দুনিয়াতে মুমিন মুসলমানের সম্মানজনক জীবনযাপনের একটা হল বেদিন কাদিরের কাছে নবী স্বীকার করতে হবে না, এর নাম হল মুমিন মুসলমানের সম্মানজনক জীবন। দুনিয়াতে মুসলমানের সম্মানজনক জীবন কোনটা? কাফিরের কাছে নতি স্বীকার করিয়া বাঁচিয়া থাকা, না কাফিরের কাছে নতি স্বীকার না করিয়া বাঁচিয়া থাকা? আমার কথা বুঝিয়া থাকলে এমন বলতা, বর্তমান দুনিয়াতে 150 কোটি মুসলমান আছে, এরা কার সম্মানজনক সম্মানজনক জীবন আছে? আছে কি বর্তমান দুনিয়াতে কোন মুসলমানের সম্মানজনক জীবন? বর্তমান দুনিয়ার কোন মুসলমান কি যেদিন কাফিরের কাছে নতি স্বীকার না করিয়া অস্তিত্ব নিকাতে পারছে? পারছে না। কেন? আল্লাহ দেওয়া করার খুশি পালন করে নাকি জন্য। মুমিন মুসলমানের আগেদিন কাফিরের কাছে নতি স্বীকার করিয়া বেঁচে থাকার মানি হল অপমানজনক জীবন। দুনিয়াতে মুসলমানগণ অপমানজনক জীবনের অধিকারী তখনই হয় যখন স্বেচ্ছায় সজ্ঞানে আল্লাহর দেওয়া সফল জীবনের কর্মসূচি বর্জন করে। তাই এখন আমরা বোঝার চেষ্টা করি আল্লাহর দেওয়া সফল জীবনের কর্মসূচি কোনগুলি, যেগুলি পালন করলে দুনিয়াতে আমরা যেদিন কাফিরের কাছে নতি স্বীকার না করেই বেঁচে থাকতে পারব, আর পরকালে জান্নাতে গিয়ে আমরা পুরাপুরি সফল জীবন লাভ করতে পারব, এর কর্মসূচি কি? আল্লাহ রাব্বুল আলামিন সর্বমোট 6টা কর্মসূচি পেশ করেছেন দুনিয়াতে মোটামুটি সফল জীবন এবং আখেরাতে পুরাপুরি সফল জীবন লাভ করার জন্য। সফল দুনিয়া আখেরাতে সফল জীবন লাভ করার জন্য কর্মসূচি কতটা? 6টা। 1 নম্বর, আল্লাহ বলেন الذين هم في صلاتهم خاشعون الله ভয়ে ভীত হইয়া আল্লাহর জ্ঞানে মগ্ন হইয়া নামাজ আদায় করে। সফল জীবন লাভ করার প্রথম কর্মসূচি আল্লাহর ভয়ে ভীত হইয়া আল্লাহর জ্ঞানে মগ্ন হইয়া নামাজ আদায় করে। আল্লাহর জ্ঞানে মগ্ন হবে দূরের কথা, বর্তমান দুনিয়ার বেশিরভাগ মুসলমান নামাজ নি করে, বেশিরভাগ মুসলমানের নামাজ নি করে। নমাজ করলে তো আল্লাহ জ্ঞানে মগ্ন হইত, নমাজই বলে না জ্ঞানের খেয়াল কিনা। সুতরাং বর্তমান দুনিয়ার মুসলমানগণ যেদিন কাফিরের কাছে লাঞ্ছিত বঞ্চিত অবহেলিত হওয়া প্রধান কারণ নমাজ ছাড়িয়ে দেওয়া। আল্লাহ বলেন যদি দুনিয়াতে সম্মানজনক জীবন চাও, যেদিন কাফিরের কাছে নতি স্বীকার না করিয়া টিকে থাকতে চাও আর পরকালে জান্নাত লাভ করতে চাও, 1 নম্বরে নমাজে মনোযোগী হইয়া যাও। 1 নম্বর কর্মসূচি আল্লাহ জ্ঞানে মগ্ন হইয়া নামাজ আদায় করা। কথাটার ব্যাখ্যা অনেক লম্বা, আমি যদি আল্লাহ জ্ঞানে মগ্ন হইয়া নামাজ আদায় করার ব্যাখ্যা বিস্তারিত আপনাদেরকে শোনাইতে যাই তাহলে বাকি 5 কর্মসূচির আলোচনা আজকে হবে না। এই জন্য আমি আগেই বলছি সময়ের দিকে লক্ষ্য রেখে, আপনাদের ধৈর্যের দিকে লক্ষ্য রেখে অতি সংক্ষেপে কিছু কথা আপনাদের বক্তব্যে ব্যক্ত করব। দুনিয়া এবং আখেরাতে মুমিন মুসলমানদের সফল জীবন লাভ করার 6 কর্মসূচির প্রথম কর্মসূচি কি? আল্লাহর জ্ঞানে মগ্ন হইয়া নামাজ আদায় করা। 2 নম্বর কর্মসূচি ওয়াল্লাযীনা হুম আনিল্লাগুই মুরিদুন, অনর্থক কাজ ছাড়িয়ে দেওয়া, যে কাজের দ্বারা দুনিয়ার জীবনেও কোন উপকার হয় না আখেরাতের জীবনেও কোন ভালো ফল পাওয়া যায় না। আপনারা কি মনে করেন যে কাজের দ্বারা দুনিয়াতেও কোনো বাধা ফল নাই আখেরাতেও কোনো বাধা ফল নাই, এই কাজটা দরকারি কাজ না ফালতু কাজ? আপনারা দেশের মধ্যে ফালতু কাজ করেননি কতটা অগণিত, ইতার বিবরণ দিয়া সারা ভাইকে শেষ করা যেত না। এর মধ্যে একটা ফালতু কাম টেলিভিশন দেখা, একটা ফালতু কাম টেলিভিশন দেখলে কি লাভ হয়? একবার খবর জানা যায়, আমি নিজেই খবর দেখা যায় না শোনা যায়, যখন তখন টেলিভিশন খবর শোনার লাগে, টেলিভিশন লাগে না, টেলিভিশন ছাড়াও খবর শোনার ব্যবস্থা আছে। টেলিভিশন কোন খামলা ফালতু ফালতু নি না ফালতু নাই। আল্লাহ বলেন তুমি মুসলমানগণ দুনিয়া আখেরাতে সফল জীবন লাভ করতে চাও, 1 নম্বরে নামাজে মনোযোগী হইয়া যাও, 2 নম্বরে ফালতু খান ছাড়িয়া দাও, অনর্থক কাজ ছাড়িয়া দাও। অনন্ত কাজের বিবরণ দিয়ে শেষ করা যেত না, শুধু তালিকা স্মরণ রাখেন সফল জীবন লাভ করার দ্বিতীয় কাজ অনন্ত কাজ ছাড়িয়ে দেয়। 3 নম্বর ওয়াল্লামিনা হুম লিযাকাতি ফাঈলুন, 3 নম্বরে দুনিয়া আখেরাতে সফল জীবন লাভ করার 3 নম্বর কর্মসূচি হল যাদের অন্তরাত্মা না পাক, করিয়া দেয়। যাদের অন্তরাত্মা না ভাগ আত্মারে চিন্তা করার কথা বলছি না, ভাগ করিয়া দেয়। আত্মা কিভাবে না ভাগ হয় আর আত্মা কিভাবে ভাগ হয় এটা হচ্ছে আলোচ্য বিষয়, বুঝার মতো ব্যাপার। আমি দেখছি এই জন্য বিস্তারিত বলার সময় হারাতে নাই, সংক্ষেপে বলছি। মানুষের জীবনে যত পাপের নাম আছে সকল পাপের দুইটা বোঝা ফলাফল আছে, একটা মজা আর একটা পাপের সাদা। প্রত্যেকটা পাপের কতটা ফলাফল, একটা মজা পাপের মজা বড় ছোট সাদা অনেক বড়। যেমন ধরুন ফজরের নামাজের সময় গুলের মজার নুবে বিছনা কাড়ল না, নামাজ করল না, পাপ করল নি, কতক্ষণ মজা করল, এক ঘন্টা সকলের নামাজ করবে প্রায় এক ঘন্টা সময় থাকে। সকলের নামাজ করল না, না বলিয়া গুণের মজা উঠল কতক্ষণ সময়, এক ঘন্টা। এই সকলে এক ঘন্টার যখন নামাজ বলি না দুই দুটি অস্ত্র আসলে প্রবস্থ বুঝতে থাকলে বোকা আগাম করছে, গুম থাকছে, তবুও গুমের মজার লোভে বিছনা থাকছে না, নামাজ বলেছে না, নামাজ পড়ছে না। এই নামাজ না পড়ার মজা এক ঘন্টা, সাদা দুই কোটি অষ্টআশি লক্ষ বছর, মজায় আর সাদায় সমান সমান না কাছাকাছি না আকাশ পাতার বেলা। এখন বোকা যে বেটা এত তুচ্ছ মজার লোভে এত ভয়ঙ্কর সাদার করুয়া করে না, তুচ্ছ মজার লোভে ভাব করে, এই লোকের মন মানসিকতা, এই লোকের বিবেক পাগা না বোকা, কটা জিনিস পাতনা না ভাত। এই কারণে সিরিজ কেমন দেখেন যে বেটায় পাখের সাদার ভয় করে না, অল্প মজার লোভে ভাব করে তার আত্মা না ভাত। আপনারা জানা আমাকে বেগানা নারীর লগে দেহর গাতলা ভাবনি না ভাবনা, মজা আসেনি না মজা নাই, সাদা আসেনি না সাদা নাই, মজা বড় না সাদা বড়, সাদা বড়। যদি কেউ সাদার ভয় করে না মজার লোভে নারীর লগে দেহর গাতলে তার আত্মা ভাবনা না ভাব। তখন যদি কি সাড়ে মুড়ির দেখি লগে ভর্তা করল না, ঈশ্বরের রাস্তা ভাবনা না ভাব, মুড়িদের রাস্তা কিতা করবা তাই কিতা করবা বুঝাই লাগে কথায়। এক বেটার লঙ্গিত লাগছে গুবর, লঙ্গি ভাগ হয়েছে না নাকা হয়েছে কি, এই লঙ্গি বিদ্যা আর নামাজ হইব নি, গুবর সারা নিলা কত বললে যখন পেশাব করে পেশাবে না যে দইয়া দিছে, আর পেশাবে দইয়া সব গুবর সারাই লাগছে লঙ্গি লাগবে, লঙ্গি ভাগ হয়েছে কি নানা ভাগ আরো চলাইছে বেটা নামাজ করে না তার আত্মা আসিল না ভাত, বেটিয়া নামাজ করে না তার আত্মা আসিল না ভাত, বেসরা বীরের কাছে মুড়ি দিচ্ছে এই মুড়িদের ব্যাপার বেটির লোকে কথা বলে না। বেটি যখন আমার সামনে আয় তোরে দেখছে তিনি আমি আসলে মাথা তো তার লাগে সুপারিশ করতাম না, তিন লেখার লাগে ইলাকান ইলাকান বন্ধ বীর আসেনি আপনারা দেশে কোন রকম সরল লাগবেন, যেই সমস্ত বীরেরা মুড়ির বেটির লোকে কথা মানে না এরা ভণ্ড বুঝতে থাকলে বোকা আপনারা দেশে বন্ধ বীর আসেনি। আমরা অধিকাংশ একটা কথা বলে থাকে জানি না আপনারা বলুন কিনা, নাকা কাটল আতা বেশি, নাকা কাটল আতা বেশি, এইরকম বন্ধ বীরের কতুয়া বেশি। যেদিন বললে ওই দিকে মানুষের মালা বানাইতে আসিল, মুমিন বানাইতে আসিল, আমল মালা করতে আসিল না, এটা নাই, এটা খালি মানুষের খালি কাবির বানায়, হয় দেওবন্দি কাবির, মক্কা কাবির, মদিনা কাবির, তবলিক কাবির, ইটা কাবির, হিতা কাবির, খালি কাবির বানায়, এটা হল নাতা ঘাটলের আতা। যে কি ঘাটলের আতা, চীরের বন্ধানি হইল নাতা আর কাবির বানানি হইল তার আতা, এটার নাম নাতা ঘাটলের আতা। বুঝুন না নাতা হাটল দাদা থেকে চিন্তা দেখুন যেন বলে কসমা হাটল আমার দেওয়া আমার পিঠের দরকার, তো বাংলা দেখবা ইটের কুয়া পাওয়া যায় না, ওই আঠায় হাত ধরে যায় কিতা ব্যাপার, নাতা হাটল আঠা বেশি, বন্ধ তীরের কাবির বাঙালির হতো আমি ভাগে ভাগে আল্লাহ রব্বুল আলামিন যে সফল জীবন লাভ করার লাগে তিন নম্বর কর্মসূচি দিয়েছেন আত্মাকে পবিত্র করা। আপনার আত্মা বন্ধ বিলে পবিত্র করে দিতে পারবে না কামিল বিরিয়ানি, ওনাকে জিগায় কামিল দিয়ে চিন্তা কি লাগা। আমরা রবিগঞ্জে আরেকটা কথা বিয়ে থাকে, গাছ তোমার নাম কি ফলে হরিচর, গাছ তোমার নাম কি আর তুমি কেমন মুড়িলে হরিচর, তুমি কেমন যে বীরের কাছে নামাজি মুড়ি দিলে নামাজি যাই দিবি, যে বীরের কাছে সুটকুর মুড়ি দিলে সুর সারি দেয়, যে বীরের কাছে বেসরা মুড়ি দিলে শরীয়ত হইয়া যায়, যে বীরের কাছে বেফর্দা মুড়ি দিলে ফর্দাওয়ালা হইয়া যায়, এই দুটা যে বিবেকাতে দেবতা মুড়ি দিলে দেবতা হয়ে থাকে, বেনামাজি মুড়ি দিলে দেবতা হয়ে থাকে, লাচড়া মুড়ি দিলে লাচড়া হয়ে থাকে, বেসরা মুড়ি দিলে বেসরা হয়ে থাকে, সুটকুর মুড়ি দিলে সুটকুরি থাকে, বুসকুর মুড়ি দিলে বুসকুরি থাকে, এই দুর্ভাগ্য। তিন নম্বর কর্মসূচি, মা বাপ আত্মাকে ভাত পবিত্র কর, ভণ্ড ভীরের কাছে মুড়ি ধরিয়া কামিলগীরের কাছে মুড়ি দিয়ে আত্মা পবিত্র কর। সফল জীবন লাভ করার কত নম্বর কর্মসূচি? তিন নম্বর কর্মসূচি, মা বাবার তাকে পবিত্র। আমি আগে বলছি সবগুলি কথা সবিস্তারে বলবো না, শুধু তালিকাটা পেশ করবো। চার নম্বর কর্মসূচির বিবরণ দিয়ে আলাদা বলেন, লজ্জাস্থান হেফাজত, জিনা বেবিচার থেকে বাঁচিয়া থাকার নাম লজ্জাস্থান হেফাজত। অন্য আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, কোন সমাজের মানুষ ততক্ষণ পর্যন্ত জিনা বেবিচার থেকে বাঁচতে পারবে না, লজ্জাস্থান হেফাজত করতে পারবে না, যে সমাজে নারী পুরুষের পর্দা পালন করবে না। সুতরাং সারমর্ম দাঁড়াইল, পর্দা পালনের মাধ্যমে পুরুষের চরিত্র আর নারীদের সতীত্ব হেফাজত কর। এটা হল সফল জীবন লাভ করার চার নম্বর কর্ম। পাঁচ নম্বর কর্মসূচি হল আমানত রক্ষা কর, বাদা পুরা কর। ব্যাখ্যায় মুখ সিরিন এখানে দেখছেন, বন্দার কাছে আল্লাহর দেওয়া আমানত আছে, আমানতও আছে, বন্দার আল্লাহর সাথে ওয়াদা আছে। কোন বন্দার বন্দার দেওয়া আমানত রাখতে পারে, বন্দার সাথে ওয়াদাও রাখতে পারে। যাই হোক, সমস্ত ব্যাখ্যা সহ আল্লাহ বলেন, পাঁচ নম্বর কর্মসূচি হল আমানত খরচা কর, ওয়াদা পুরা কর। এটা হল সফল দুনিয়া আখেরাতে মুমিন মুসলমানের সফল জীবন লাভ করার কত নম্বর কর্মসূচি? পাঁচ নম্বর। ছয় নম্বর কর্মসূচি বিবরণ দিয়া হল, যেমন নমরু, ফেরাউন, কামুন, হামান, সাদ্দাম, আবু জেহেল, আবুল আহাব, আহমদ শরীফের অবস্থা যতটুকু আমরা জানি, তসলিমা নাসরিন যে অবস্থায় আছে, এই অবস্থায় যদি মরে তাহলে এরা জান্নাত দেওয়ার কাম করছে না? এরা মানে যে জান্নাত বাড়ি বরাদ্দ আছে, এরা থেকে বঞ্চিত। আমি বঞ্চিত হওয়ার কারণে এরা জান্নাত শেষ পর্যন্ত কিতা হইব আল্লাহ রাব্বুল আলামিন বলে মুমিন মুসলমান বলো তোমরা যদি এই সহায় কাম করো তাহলে তোমরা জন্য বরাদ্দ করা জান্নাত তো তোমরা পাই যায় যেটা বঞ্চিত হয়েছে এরা খালি বাড়ি দিলি জান্নাতের তোমাদেরকে বুনা শিকারে দিয়ে দেওয়া তাহলে জান্নাত একজনের দাম আরেকজনের খাওয়ার ব্যবস্থা আছে কিনা নাই আবুল আহমের জান্নাত আবুল আহমে ভাইব না আপনারা পাই যাবো কারণের জন্য বরাদ্দ করা জান্নাত তারা নিজে হারাইব না মুমিন মুসলমান হলে রাইবা কোন কোন মুমিন মুসলমান হতে যারা সকালের ফিরিস্তিকা সকালের তালিকারা আমি আবার সংক্ষেপে বললাম না আমি লোকজন জানাবো দেখুন যেন কত নম্বরে হওয়া হয়েছে রমজান মাসের রোজা রাখবা আর কত নম্বরে হওয়া হয়েছে ভাই জিল্লা শরীফের ভালো করবা কত নামাজ করবে চিরকালের জন্য জানেনা তুমি চিন্তা হতে চলে গেলে সকালে কত নম্বরে গেছে রমজান মাসের রোজা রাখে নাই কত নম্বরে গেছে হজ করবে নাই যে তোহানের যে রোজার কথা নাই ওদের কথা নাই এমন তো আমি বুঝা ব্যস্ত নাই ওদের এই প্রশ্নের জবাব যারা জানে না তারা হাতে বড় জটিল রাখার কারণ হচ্ছে তবলিগের সলিউশন তারা হাতে জটিল রাখার কারণ হচ্ছে কিনা তবলিগের সলিউশনের প্রথম নম্বরে রসুলের লোকালে না ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা দেশের কোন কোন ভাইয়ে বলতে গেলে তবলিগের আগে কাবিল হই কয়া নম্বর কোন ভাগ হইয়া কাবিল হইল একমাদার কিস্তান নাই আমার এক কিস্তা বাদলা তবলিগ বিরোধী তানমুদ এইটা জানে না এক মুহূর্তে ডাকে ঠিকই তবলিগ কিস্তানে যখন বাদে খবর হয়েছেন তার মুহূর্তে ঠিকই তবলিগ আমার বাদে আর তারা ধারে কাছে আমার দিন না তুই কাবি নিস কিতা বলে তার কাবি দিয়েছি তার তুই তবলিগ হবে তৎসলের তবলিগ করলে কাবির সাপ এখন আমি না পারবেন না বুঝিয়া তবলিগ হবে তো কাবি যদি হয়ে থাকি এখন কিতা করতাম বলে তুই গুসল হয়ে যায় তোরে আবার মুসলমান দাম হইতে বলবো বিস্তারের হুকুমে মুনিদ বেটা গুসল করে আইছে বিস্তারের সামনে তারে বই দিন বই এখন আমার সাথে কলমা বর বলে কথা ওই খোলা আইলা আইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাই না কাবি কলমা আর করতাম না বলে কিতা লাগি বলে এরা আমার কইলা নম্বর দুইটা ভরাই ওই কাবি বানাইছে কুহুরি দূর হইয়া আগে মুমিন বানায় তারপরে আমার ওখানে বালা বানায় আর ইতারে তার কাবিল হইলি তারা আমি আমি বলছি কাবিল ফ্যাক্টরি তারা ফ্যাক্টরি মানে খালি কাবিল উৎপাদন হয় আর এই গাত্তিওয়ালার দলের কাছে ফ্যাক্টরি মানে খালি মুমিন উৎপাদন হয় এই গাত্তিওয়ালার দলে কোনদিন কেউ কাবিল হয় না আর কি এরা তারা ব্যক্ত হয় না এরা কোন সময় হয় দেওয়ঙ্গি কাবিল কোন সময় হয় কমি মাদ্রাসা কাবিল কোন সময় হয় মক্কা মদিনার শাসনকর্তা কাবিল কোন সময় হয় তবলিগ জামাত কাবিল এমনকি লম্বা দাঁড়িয়ে পর্যন্ত লম্বা দাঁড়িয়েওয়ালারে পর্যন্ত ইহুদি হয় হাদিস শরীফে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে ফরমান আউল লাহিয়া দাঁড়ি লম্বা করো কি কিতা বলছেন আল্লাহ রাসূল আদি দাঁড়ি লম্বা করো আল্লাহ রাসূল বলেন দাঁড়ি লম্বা করো এখন লম্বা দাঁড়িয়ে যে বেটা ইহুদি হয় ই বেটায় নবীর উম্মতে মুমিন রাখতে না কাবি বানাইছে এরা মুমিন ভেতরি না কাবি ভেতরি এরা কাছে কিতা উৎপাদন হয় খালি কাবি উৎপাদন হয় খালি কাবি উৎপাদন হয় কাবি কাবি কাবি লম্বা দাঁড়িওয়ালা কাবির মিসওয়াকওয়ালা কাবির তজ্জিওয়ালা কাবির তবলিগওয়ালা কাবির গাছিওয়ালা কাবির কৌমি মাদ্রাসাওয়ালা কাবির দেওবন্দওয়ালা কাবির মক্কা মদিনাওয়ালা কাবির খালি কাবির কাবি বানায় কাবির দ্বারা বানায় এরা কি ভেক্টরি তবলিগিরা কাবির বানায় না মুমিন বানায় এরা কি ভেক্টরি ওখানে বুঝতে পারবে আমি হোক কথা বল কোন ভেক্টরিটা বালা কাবির ভেক্টরি বালা না মুমিন ভেক্টরি বালা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে লাখের বেশি নবী রসুল পাঠাইছেন মানুষে কাবির বানাইলে লাগি না মুমিন বানাইলে লাগি আর তারা কি গেছেন কিতা বানাইতা কাবির নবী হক দিন গেছেন মানুষে মুমিন বানাইতা আর তারা দিন গেছেন খালি কাবির বানাইলা কথা বললাম এই খবর যাই হোক তবলিগের ছয় উসুলের প্রথম নম্বর উসুল বলে মালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইলা এই কলিমা বুঝা কাবির ফরাইয়া কাবির বানায় মুমিন বানায় মুমিন বানা দুই নম্বর উসুল নামাজ তিন নম্বর উসুল এলেমা দিকির চার নম্বর উসুল একরামুল মুসলিমিন পাঁচ নম্বর উসুল সহি নিয়ত ছয় নম্বর উসুল নবী বিসমিল্লাহ আল্লাহর দিনের খানে সময় দেওয়া কত না আমার বই আমি ছয় উসুল আমি লোকজন জানো দেখুন যেন কত নম্বরে রোজার কথা বলছি আর কত নম্বরে হজের কথা বলছি তবলিগের ছয় উসুলের প্রথম উসুল কালেমা দুই নম্বর উসুল নামাজ, তিন নম্বর উসুল এলেম ও জিকির, চার নম্বর উসুল একরামুল মুসলিমিন, পাঁচ নম্বর উসুল শহীদিয়ত, ছয় নম্বর উসুল নফল ফি সাবিলিল্লাহ, কত নম্বরে রমজান মাসে রোজা নাই, কত নম্বরে হজ নাই, যে যে তবলিগের সই উসুলে রোজা নাই হজ নাই, এই তবলিগ করিয়া কেমনে ব্যস্ত যাইব, এই কারণে এরারে আমি হাবি লাগে খুব ভালো কথা, এরারে খুব জানার ওহাবি কর থাকি, ওহাবির একত্র আছে ওখানেও এরা এহাবি ওহাবি দুর্নীত এরা সবল আগেরা করো তারা সবল, আর তোমরা যারা ওহাবি কর তোমরা এহাবি নিহি ওহাবি নিহি তোমরা ইমানও অবিহল ঠিকানা অবিহল খালি ওহাবি না এহাবি এহাবি ওহাবি এখানে অসবল সেখানে অসবল, আর তোমরা যারা ওহাবি হও তোমরা এহাবি নিহি ওহাবি নিহি তোমরা ইমানও অবিহল ঠিকানা অবিহল তবলিগের এই ছয় উসুলের কত নম্বর উসুলে আছে না রোজা, কত নম্বর উসুলে আছে হজ নাই, যে তবলিগের ছয় উসুলে রোজা নাই হজ নাই, এই ছয় উসুলি তবলিগ করি আনাজাত নাই জান্নাত নাই। আমি ইহার জব পাবে দিন আগে রোজা সুরে মুমিনের প্রথমে আল্লাহ মুমিনের সফল জীবন লাভ করার পরবর্তী ঘটা দিব, এক নম্বর মনে মনোযোগী হওয়া, দুই নম্বর অনর্থকান সারিয়া দেওয়া, তিন নম্বর নানা আত্মা পবিত্র করা, চার নম্বর শরীর হেফাজত করা, পাঁচ নম্বর আমানত রক্ষা করা, ছয় নম্বর সময় মতে নামাজ করা, আল্লাহ কিতাবে যদি সহাম করলে জান্নাতুল ফিরদাউসের অধীনে লাগি যাইব, এই সহামের হবে কত নম্বর কাম রমজান মাসের রোজা, কত নম্বর কাম হজ, এই যে সহামের মধ্যে রোজা নাই হজ নাই, এই সহামের কথা কইলে যদি ওয়াহাবি হয় কাফির হয়, আল্লাহ যে পুরান ওই রকম সহামের কথা কইছেন আল্লাহরে কিতাব হইলে হইয়া যাও হইয়া যাও, আল্লাহরে কিতাব হইলে হইয়া যাও, আল্লাহ যখন সহানের কথা পুরানো হইতেননি কোন সুরাত সুরায় রুম কত নম্বর পাড়ার আঠারো নম্বর পাড়ার শুরুতে সুরায় ইনুনের প্রথমে আল্লাহ রব্বুল আলামিন এমন সহানের কথা বলেন যে সহানের মধ্যে রমজান মাসের রোজা রাখার কথা পরিষ্কার ভাষায় উল্লেখ নাই, হজ করার কথা পরিষ্কার ভাষায় উল্লেখ নাই, এইরকম রোজার কথা না হইয়া হজের কথা না হইয়া সহ কথা হইয়া চিরকালের লাগি যান মাত্র একজন বেসাইব কইলেন, তাইলে আল্লাহ রব্বুল আলামিন যদি এমন ছয় কথা বলতে পারেন যে ছয় কথা রোজা নাই হজ নাই জান্নাতে যাইতে পারে, তবলিগের এমন ছয় কথা পালন করে জান্নাতে যাবে না কেন, এই জন্য আমি বলি যারা কোরআন বুঝে তারা তবলিগ বুঝে, যারা তবলিগ বুঝে না তারা কোরআন বুঝে না, এ কারণে আমরা আগে কোরআন বোঝার চেষ্টা করি বাদে তবলিগ বোঝার চেষ্টা করবো, আর কাবি করা হওয়া এরা একটা ঘটনা শোনাই লেগে থাকে, হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউন এর জন্য পাঠাইলেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা ফাকুল হাল্লাকা ইলা আন তাযাক্কা ওয়া আহদিয়াকা ইলা রাব্বিকা ফাতাখশা ফারাহু আয়াতাল কুবরা ফাকাজ্জাবা ওয়া আতা সুম্মা আনজাবা ইয়াসা ফাহাতারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আলা, আল্লাহ পরিষ্কার ভাষায় মূসা আলাইহিস সালামকে যাও ফেরাউনের কাছে গিয়া লা ইলাহা ইল্লাল্লাহ কও, মূসা আলাইহিস সালাম তার ভাই হারুন আলাইহিস সালামকে নিয়ে ফেরাউনের কাছে গেলেন, ফেরাউনের দাওয়াত শুনলে বললেন কও ফাল তাকালা তাকাল্লাতী ফাল তাওয়ান্তা মিনাল কাফিরিন, ও মূসা আমার বাড়ি ত্রিশ বছর থাকত তাহার বাদে যা করার করছো, এই যা করার করছো কথা দেখে অনেক লম্বা, আমার বাড়িতে তিরিশ বছর পর্যন্ত খাইছো তাকছো নুন্নি মত খাইছো, তিরিশ বছর বাদে যা করার করছো এর বাদে পলাইয়া রয়েছো দশ বছর, তুমি আমার দরবারের পলাতক আসামি, এমন অবস্থায় তুমি আমার কাছে আইছো আমার খুদারি বাদ দিয়া আরেকজন খুদার ধর্ম ভাবনের দাওয়াত দিতায় তুমি একটা গাবি, সে হয়েছে গাবি বুঝলেন যেন কাবির হওয়া তার কাজ বুঝছে যখন যেন কাবির গালি উনা আর খাম কাবির গালি উনা নবী রসুলের খাম আর কাবির এবারে কাবির হইয়া গালি দেওয়া বেরাউনের খাম, আর এখন আমি তো নাই যাই আপনারা আমি কেউ মারা রাজি আল্লাহ তাআলা আনহু আন্নাহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম أيما رجل قال لأخيه كافر فقد باع بها যাকে কাবির বলল সে যদি কোন কুফুরি না করিয়া থাকে, যারা কাবির বলল যদি কুফুরি না করিয়া থাকে, তাইলে যেই ব্যক্তি কাবির বলল সেই ব্যক্তি মরণ পর্যন্ত যদি আল্লাহর কাছে তওবা না করে, যারা গালি দিল কাবির হইয়া তার কাছে যদি মাফ না চায়, মরণকালে কাবির শব্দটা তার গলার মালা হইয়া মাছাইছেনি তর্ব করছেনি, তাহলে ইমানদার অবস্থায় তার মরণ উঠে কি অবস্থা? কাবির কইবেন মিনে তর্ব করতে না মাছ চাইতায় না কাবি কইয়া মরবায় তারা কে কইছে তোমার এক মাস্টরি হতায় নিজের কপাল অত বড় কুড়াল মাইয়া চলতায় হে কইছে তোমার একটা কি যাত্রী লইয়া মুমিন ফ্যাক্টরির ভর্তি হইয়া অভিযানা নাই একটা মুমিন ফ্যাক্টরির ভর্তি যাও গেছিলেন হিজিবত করছেন জেহাদে গেছেন ডাক্তি থইয়া না লইয়া, এখন ডাক্তিওয়ালা দেখো যে সম্মান করার লাগে হোক না চিৎকারি করো, এখন চিৎকারি যদি করতে খোলা দাও কারে কারে চিৎকারি করত তাকে আমরা আগে বোঝার দরকার। কোরআন শরীফে আল্লাহ সহ কথা কইছেন রমজানের বোঝার কথা কইছেন না ওদের কথা কইছেন না, এমন সহ কথা এমন ফলে ব্যস্ত কেমনে যাইব যদি বলি নাই তাহলে ভাতৃবেলার দলে স কথা সে স কথার মধ্যে রোজার কথা নাই হজের কথা নাই তারা কেমনে ব্যস্ত যাইব, আল্লাহ যে স কথা কইছেন স কথা পালন করলে কিভাবে ব্যস্ত যাইব বুঝলে, ভাতৃবেলার দলে গিয়ে স কথা পালন করলে কিভাবে ব্যস্ত যাইব রোজার বোঝা নাই লাগবে না অটোমেটিক বোঝা দিব বোঝার আগে কথাটা সহজে বোঝার লাগে। আমি একটা উদাহরণ দিই, একজন যখন যেন বাজার এক কিসিমের আগরবাতি পাওয়া যায় যার নাম ফোর ইন ওয়ান, কি আগরবাতি বুঝতেও যদি জানা থাকে কারো যদি বলতে জানা থাকে বোঝা যায় তারা হল ফোর ইন ওয়ান কবিতা একটা বিক্রে থাকিয়া উপরে কি দেখা যায় একটা বাংলা বিক্রে হওয়া যায় আচ্ছা ঠিক তেমনি ভাবে আল্লাহ যে পুরানো তো কথা বলি দেখতে দেখা যায় ছয় চার দেখা করলে পাওয়া যায় সাতর সংখ্যা আল্লাহ রসুল বলেন ইমানের সাতত্তর সাজা প্রসাদা, এই সাতত্তরটা এর বিন্দ্রে রোজাও আছে হজও আছে জাকাতও আছে কুরআন তেলাওয়াতও আছে জিকিরও আছে তসবিহও আছে ওয়াজিবাও আছে দাওয়াতও আছে তবলিগও আছে হুকুক আছে এই সাতত্তরের ভিতরে হলতা আছে সাতত্তরটা এই আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের শর্ত বানাইয়া সর্বোত্তনা আর একটা কথা সাতত্তর মুহাসিনীর একেরাম লক্ষ্মীর কিতাবে রেখেছেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি এর দুনিয়াতে রেখে যাওয়া দশ লক্ষ হাদিস মা এখতেলাফিল আসানি দশ লক্ষ হাদিস আল্লাহ রাব্বুল আলামিনের তিন পারা কোরআনের ব্যাখ্যা, রসুলের হাদিসগুলি আল্লাহ কোরআনের ব্যাখ্যা, কাজেই কোরআনে বলা হয়েছে সংক্ষেপে হাদিসে বলা হয়েছে বিস্তারিত, কোরআনে সংক্ষেপে বলা হয়েছে স কথা হাদিসে আল্লাহ রসুল বলছেন স কথার ব্যাখ্যা সাতত্তর কথা, স কথার ব্যাখ্যা কত কথা, এই কথার ভিতরে এই কথার ভিতরে সাতত্তরটা আছে, ওই সাতত্তরটার মধ্যে একটা আছে রোজা একটা আছে হজ, কথার ভিতরে কেমনে হজ ঢুকল সকার ভিতরে কেমনে রোজা ঢুকল এটা একটা বোঝার চেষ্টা করি। আল্লাহ ওই সমস্ত ইন্ধন সফল যারা এক নম্বরে নামাজে মনোযোগী হবে, যারা দুই নম্বরে অনর্থকার ছেড়ে দেবে, যারা তিন নম্বরে নাফাকাতটা পবিত্র করে নেবে, যারা চার নম্বরে চরিত্র হেফাজত করবে, যারা পাঁচ নম্বরে আল্লাহর দেওয়া আমানত রক্ষা করবে, আল্লাহর দেওয়া যত আমানত আছে মানুষের মুখে এর মধ্যে সবচেয়ে বড় আমানত তিস্তারা পুরা, মানুষের কাছে আল্লাহর দেওয়া সবচেয়ে বড় আমানত তিস্তারা পুরাণ, ইস্তারা কোরআনের কিছু কথা মানুষের কাছে আল্লাহ দেওয়া আমানত না হল কথা, ইস্তারা কোরআনের হল কথা মানে দুখান কথা আপনারা বেশ নাই, এক কথা আল্লাহ রমজান মাস কুরআন নাযিলের মাস, যেই মুসলমানের রমজান মাস পাইব তার উপর রোজা রাখা ফরজ হইল। ইসলাম কুরআন মানুষের কাছে আল্লাহর আমানত নিন। তিস্তারা কুরআনের মাঝে রমজান মাসে রোজা রাখা ফরজ কি একায়া বাতে নিন, তাহলে তিস্তারা কুরআন যে মানুষের কাছে আল্লাহর রাখা আমানত, কি আমানত পালন কত রমজানের আয়াত খাইয়া না লইয়া। তাইলে এই কথার মাঝে একটা আছে আল্লাহর দেওয়া আমানত, আল্লাহর দেওয়া আমানত হল তিস্তারা কুরআন। তিস্তারা কুরআনের ভিতরে রমজানের কথা রোজার কথা আছে, সুতরাং আল্লাহর দেওয়া আমানতের ভিতরে রমজান এবং রোজা ঢুকাইয়া দেওয়া হয়েছে, বাদ গেছে না রয়েছে। আর এখানে কথা উঠাই কুরআন وَلِلَّهِ عَلَى النَّاسِ حِجُّ الْبَيْتِ مَنِ اسْتَطَاعَ إِلَيْهِ سَبِيلًا আল্লাহর পক্ষ থেকে সমস্ত বান্দার উপর বাইতুল্লাহ শরীফের হজ করা ফরজ করা হইল। বাইতুল্লাহ শরীফের হজ ফরজ, এটা কুরআন আছেনি, কুরআন মানুষের কাছে দেওয়া আল্লাহর আমানত দিন। আর এই আমানত আল্লাহ পাক রব্বুল আলামিন সহতার নিচে উল্লেখ করছেননি, তাহলে সহতারটা কি হজের কথা বাদ গেল না রইল? চোখ কুইয়া দেখলে হওয়া যায়, তুমি চাও না ফেলে আগরবাতি দেখতে একটা দেখা যায় বাংলায় থাকতে পাওয়া যায়, তুমি দিনকে দিন আছে খালি উঠে দিন চাও কেন? আল্লাহ দেওয়া সত্তর ছয় কথা, ছয় কথার ভিতরে ব্যাখ্যা করলে সাতাত্তর কথা পাওয়া যায়, সাতাত্তর কথার ভিতরে রোজাও আছে হজও আছে, তুমি খালি উঠে দিন চাও কেন? ভিতরে দিন দেখো না কেন? বুঝতে পারলে এখন বলবো আল্লাহ আল্লাহ আল্লাহর এই ছয় কথার ভিতরে ব্যাখ্যা করলে রোজাও পাওয়া যায়নি, এই ছয় কথার ব্যাখ্যার মাঝে হজও আছে কিনা নাই? এখন তবলিগের ছয় কথার মাঝে নিয়ে আসে দেখলেন, তবলিগের ছয় কথার ওইলা কথা বলে মা বড় আশ্চর্য ব্যাপার, আল্লাহও হয়েছেন ছ কথা, তবলিগেও হয়েছে ছ কথা, এটা কি আশ্চর্য ব্যাপার না? আমি আগে বুঝি আমারও তো সবার কম নাইলে এক দুই জায়গার নাই, পুরানের বহু জায়গাতে আল্লাহ রব্বুল আলামিন এরকম ছয় কথা কইছেন, যে ছয় কথার মধ্যে পরিষ্কার ভাবে রোজার কথা কইছেন না, পরিষ্কার ভাবে হজের কথা কইছেন না, জীবন যখনই বলছেন জান্নাতে যাইব বলছেন, পুরানের হেদায়েত পাইব বলছেন, ছয় কথা পুরানের ছয় কথা পালন করিয়া যেইভাবে হেদায়েত পাইব, যেইভাবে জীবন সফল হইব, পুরানের ছয় কথা পালন করিয়া যেইভাবে রাস্তা যাইব, তবলিগের ছয় কথা পালন করিয়া ঠিক সেইভাবে হেদায়েত পাইব, সেইভাবে সফল হইব, সেইভাবে জান্নাতে যাইব। মুসলিম হাজিন কুরআনের কথা তবলিগের, কুরআনের কথা ব্যাখ্যা তারা বুঝানো হয় নাই, তবলিগের কথাও ব্যাখ্যা তারা বুঝান। যখন বাকি রইল প্রশ্ন, ছয় কথা হইলে তো কোনো আপত্তি আসে না, ছয় উসুল কেন হয়? উসুলের তো কি না ইসলামের বিনা তো ভাবটা ওই কথাটা দেখা এখন আরে তাই না হয়তো। কয়েক বছর আগে ব্রাহ্মণবাড়িয়া নরসিংদীর সাতপাড়া বাজারে এই তবলিগের ছয় কথা হইলে এক বহ হইল, বছর আগে আমি মিনাগার ভর্তি দেখলাম, আমাদের বৃহত্তর সিলেট জেলার তথাকথিত কৃষি সন্তান আহলে সুন্নাত তথাকথিত আহলে সুন্নাত ওয়াল জামাতের জেনারেল সেক্রেটারি, আমি তার নাম বলতে রাখি না, তাদের লেখা এখন কিতাব আছে তবলিগ জামাতের গোপন কথা, এই বইয়ের চোদ্দ পৃষ্ঠা এবং আঠাশ পৃষ্ঠার তাই লেখেন, সোয়াশো বছর যাবৎ মক্কা মদিনা যারা শাসন করে আর যারা যে শাসন করে সকলটা ওহাবিল, তাহলে তাই মুমিন ভেক্টরির মানুষ না কাবিন ভেক্টরি, কাবিন ভেক্টরি আমি বলছি তার। আমরা জিজ্ঞাসা করলাম ছয় উসুল কি আপনারা হারাম করেন কেন? এরা এই ছয় উসুলের তো ছয় দিনা ইসলামের ছয় দিনা না ইসলামের ভাব দিনা জিজ্ঞাসা উসুলের তো দিনা হাইলা বল নুরুল আনোয়ারের কিতাব বার করতেন তার দেখুন আর উসুল জন্ম আসলিন রহুয়া মায়ুর তারা লাগিতে হু উসুল আসল শব্দের বহু বচন এই আসলের অর্থই ছিল কিনা। আমি জিজ্ঞাসা করলাম আপনি যে কিতাব দিয়া বলেন দিলা নুরুল আনোয়ার এই কিতাবের মধ্যে শরীয়তের উসুল কথা লেখে বলে থাকিয়া আপনি কিতাব হন বলে রাস্তা ডাক্তিবেলার দলে কিতাব হয় বলে কথা বলে ডাক্তিবেলার দল বইয়ার আপনি বইয়ার আপনি কিতাব বলেন একটা কিতাব আনো উসুল অত্যা প্রমাণ করার লাগে যে কিতাব বলে সে শরীয়তের উসুল হাস্তা সাতবার মহিলা সাতবার জিন্দা হইলেও হাস্তায় না নিজের আমি বলে শরীয়তের উসুল হাস্তা আর দাবি করে তবলিগিও বানাইছে ছটা আর যে কিতাব দিয়া বলি যে কিতাব বলে খাইছে আসল কথা কিতাব আমার মিশাব আসল কথা হলো উসুলত তো বিনা নাই উসুলত বিনা নাই এই কারণে প্রমাণ করতে পারে শেষ পর্যন্ত গড়ের আগে তাহলে এই কথা আটকাইয়া কইলাম জোরের নামাজের ভাবে তানলা হাত্তা এই না হলে সুন্নতের জমাতের জেনারেল সেক্রেটারি নাকি সিক্রেট টুকনি। আমি তোমার আপনি উচ্চারণ করতে পারি বাংলা ভাষায় সাংগঠনিক সম্পাদক কন্যা সাধারণ সম্পাদক কন্যা সাংঘাতিক সম্পাদক করিয়া থাকবে। আমার কথা কইল হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম সুম্মা ইয়াসুলু কিলব। আমার সাহাবাগণের জমানা সত্যি জমানা, আমার তাবেঈনের জমানা সত্যি জমানা, আমার তাবে তাবেঈনের জমানা সত্যি জমানা, এরপরের জমানার মানুষ বাহির হবে মিথ্যাবাদীর দল। কজমানা সত্যিবাদী জমানা সবাই কেরামের জমানায় আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি আর সিক্রেট টুকনি হে আলী, তাবেঈনের জমানায় আহলে সুন্নাত ওয়াল জামাতের সিক্রেট টুকনি হে আলী, তবে তাবেঈনের জমানায় ইমাম মুজাহিদের জমানায় চার মাযহাবের চার ইমামের জমানায় আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি হে আলী নাম হইয়া যাও, সিক্রেট টুকনির নাম হইয়া যাও না সেক্রেটারি বল। আপনি এই শক্তি জমানার তিন জমানার আহলে সুন্নাত সভাপতি সেক্রেটারি বিশিষ্ট না সুন্নতে রসুলার জমাতে তাহার আদর্শ বিশিষ্ট, সত্যিকারের জমানায় আহলে সুন্নাত ওয়াল জামাত সভাপতি সেক্রেটারি বিশিষ্ট ছিল না, আহলে সুন্নাত ওয়াল জামাত ছিল সুন্নতে রসুলার জমাতে তাহার আদর্শ বিশিষ্ট। আমার সময় সময় আমি দিয়ে দেওয়া আমি আর তোরা হয়ে যাম আমরা যাব সকাল আর তোরা হয়ে যাবি জিজ্ঞাসা করলাম উসুল অত বিনা ভাইলে গো যে বিনা দিয়া দল দিতে পারি কি তাহলে উসুল ভাষা হয় না, কারণ আসলে উসুল অত জেনা দিয়ে এরা যেটা বুঝায় দিতা বাজে মিথ্যা অবান্ত বরং এই তবলিগি জমাতের সবার কথা যিনি সাবু করছেন তিনি সব উদুর হয়েছেন না, ইনি হয়েছেন চেনাতি আর বিভাষাওয়ালা বাবা সিপ্তাশি ভাগ ইংরেজি ভাষাওয়ালা বাবা সিক্স পয়েন্ট বাংলা ভাষাওয়ালারা ছয় লইছে বাংলা থাকি আর উসুল লইছে আর বিটাকে লইয়া দুই শব্দ দিয়া ছয় উসুল বাংলা ভাষাওয়ালারা বানাইছে কলকাতায় যাব ফল তবলিগি জমাতের প্রতিষ্ঠাতা ইয়াস কমিটির ছয় উসুল কইছেন না বাংলা হচ্ছে বানাইছে তোমরা বানাই না এখানে আসবে কার কিছু দাদাই তো উসুল কইছে না সেবাতি কইছে সেবাতি এবার কথা ছয় বিনা না ছয় কথা বাংলা এই ছয় কথার ব্যাপারে ছয় উসুল উর্দুওয়ালারা ছয় কথার ব্যাপারে সেবাতি ছয় কথা আরবিওয়ালারা পায় চিত্তাতি ভাত ছয় গুণ ইংরেজিওয়ালারা পায় সিক্স পয়েন্ট ছয় কথা। সুতরাং এখানে উসুল শব্দ কোনো ফ্যাক্টর নয়, এখানে উসুল শব্দ কোনো ব্যাপার নয়, ব্যাপার হইল কয়টা কথা, যে কয় কথা পালন করলে সাতাত্তর কত পালন হইয়া যায় এমন ছয় কথা পুরানি আল্লাহ বলছেন কিনা বলেন মিনুন ছয় কথা পালন করলে ইসলামের সব কথা পালন হইয়া যায় পুরানি আল্লাহ এমন ছয় কথা বলছেন যে ছয় কথা পালন করলে ইসলামের সব কথা পালন হইয়া যায় সব দিকে এমন ছয় কথা বলে যে ছয় কথা পালন করলে ইসলামের সব কথা পালন করা হইয়া যায় গেল উসুলের ব্যাপার। বাকি রইল মুসলমানের কাছে কলেমার দাওয়াত দেওয়ার ব্যাপার, কত লিমানি নবী তবলিগ করছেন দেখেন কাবিরের কাছে কলেমার দাওয়াত দিচ্ছেন গাট্টিওয়ালার দলে মুমিন মুসলমানের কাছে ইমানের দাওয়াত দেয় নাই এই কারণে গাট্টিওয়ালার দল ওয়াহাবি কারণ। আচ্ছা মুমিন মুসলমানের কাছে ইমানের দাওয়াত দিলে যদি ওয়াহাবি কাবির হয় কেমন খাম আল্লাহ কি করা করছেন যে হোসা যাব আমি এখন আল্লাহ বল الذين آمنوا آمنوا بالله ورسوله واليوم الآخر ওই মানদারের দল ইমানানো আল্লাহ রুখে ইমানানো রসুলের রুখে ইমানানো আখেরাতের দিনে রুখে ওই ইমানদার হল ইমানানো ওই ইমানদার হল ইমানানো আরে ডাক দিছ কে ডাকিয়া কিয়ের কিসের দাওয়াত দিছ ইমানদারকে ইমানের দাওয়াত দিলে যদি ওয়াহাবি কাবির হয় আল্লাহ নিজে কুরআনের মাঝে ইমানদার হলে ডাকিয়া ইমানের দাওয়াত দিছ আল্লাহরে কিতাব দিয়ে বলে দাও তার বুঝুন কিতাব তাহলে ইমানদারকে ইমানের দাওয়াত দেওয়া ডাকি বলার কাম না আল্লাহর কাম আল্লাহ নিজে ইমান করতেন কুরআন। বাকি রইল আপনারা প্রশ্ন এটা ইমানদার তো আগের থেকে ইমানদার আবার যে আল্লাহ এখন ইমান আছে এইটা কোন ইমান হ্যাঁ একটা কথা, এই মুহূর্তের জবাব দিয়ে আল্লাহ উন্নয়ত বলেন, হে ইমানদারগণ তোমরা পরিপূর্ণ ইমানদার হইয়া যাও। ইমানদারগণকে ডাক দিয়া তিনি মনের দাওয়া দিতেন পরিপূর্ণ ইমান ইমানদার হইয়া যাও। এই যারা এই ইমানদার হয় যারা বলে মানুষ করো নামাজ করো না, তোমরা নিমানপূর্ণ নামাজ পূজা পরিপূর্ণ ইমানদার হইয়া যাও। হে ইমানদার হয় যারা নামাজ করো পূজা রাখো না, পূজা রেখে পরিপূর্ণ ইমানদার হইয়া যাও। যার নামাজ পূজা হলো পদ্মা বানো না, পদ্মা মানা পরিপূর্ণ ইমানদার হইয়া যাও। যারা পদ্মা বানো সুর পূজার কথা করো না, সুর পুরুষের কথা ছাড়িয়া দিয়া পরিপূর্ণ ইমানদার হইয়া যাও। সুতরাং আল্লাহ পুরা মজা দেখো কোন জাতিওয়ালার জন্য এই কাউন করে আসুন, তাহলে এটাও দিন আসুন না। বাকি রইল প্রশ্ন, মসজিদ কাকে কেনে, মসজিদ কায়ে কেনে, মসজিদ উঠাও কেনে, মসজিদ হাসপাতাল হয়ে তুমি জাতিওয়ালার জন্য কিতা হবে মসজিদ কাকে, মসজিদ কায়, মসজিদ তোমার সংসারের ভাবে না দিনের ভাবে, দিনের ভাবে মসজিদ দেখা, মসজিদ খাওয়া, মসজিদ উমা নিয়ে ভাগ। রসুলের সামনে রসুলের মসজিদে রসুলের সাহাবায়ে কেরাম মসজিদে থাকতেন, মসজিদে খাইতেন, মসজিদে ঘুমাইতেন। মসজিদের নাম মসজিদে নববী, কান্নেওয়ালা কান্নেওয়ালা ঘুমানেওয়ালার নাম আসহাবে জুম্মা। এইভাবে কথা তারা বুঝুন না, তারা এইটা বলতে পারবেন। রমজান মাসের শেষ দশ দিনে আপনারা দেশের কোন মুসলমান মসজিদে থাকেনি, খায়নি, ঘুমায়নি, সংসারের ভাবে না দিনের ভাবে। যারা রমজান